রাতে সব কিছু চুপ, নিষ্প্রাণ নগরীতে ঝিঝির ঘুম। আমি চাঁদের আলো হয়ে তোমার কালো ঘরে জেগে রই সারা নিশে, এতটা ভালোবাসি, এতটা ভালোবাসি। যখন নিঝুম রাতে সবকিছু চুপ, নিষ্প্রাণ নগরীতে ঝিঝির ঘুম। আমি চাঁদের আলো পড়ে তোমার কালো ঘরে জেগে রই সারা নিশে, এতটা ভালো ভালোবাসি, এতটা ভালোবাসি।